الله أكبر. والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد، فأعوذ بالله من الشيطان الرجيم. ولا تقتلوا أولادكم خشية إملاق نحن نرزقهم وإياكم إن قتلهم كان خطأ كبيرا. ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا. سورة الإسراء کے دو آیات پاٹھ کر لیں সংক্ষিপ্ত আলোচনা। 31 ও 32 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা নিজেদের ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমরা তাদেরকে রিজিক দেই, তোমাদেরকেও রিজিক দেই। ان قتلهم كان خطا كبيرا, ওদের হত্যা করা হচ্ছে মহাপাপ, বড় গুনাহ। ولا تقربوا الزنا انه كان فاحشة, তোমরা জিনার কাছাকাছি যাও না, কাছে যাবে না, এটা হলো অশ্লীল কাজ। وساء سبيلا, এটা হচ্ছে খারাপ পথ, খারাপ আচরণ। হাফিজ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এর দ্বারা প্রমাণিত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরহামু বিইবাদিহি মিনাল ওয়ালিদি বিওয়ালাদিহি, মা বাপ যতটুকু তার সন্তানদেরকে মায়া করে আদর করে, এর থেকেও বেশি আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ভালোবাসে। আল্লাহ তার বান্দাদের প্রতি এর থেকে আরো বেশি দয়াশীল আর করিম, কারণ রব্বুল আলামিন لانه نهى عن قتل الاولاد, الله اكبر, كما اوصى الاباء بالاولاد في الميراث, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাচ্চাদের হত্যা করতে নিষেধ করেছেন। এমনিভাবে রব্বুল আলামিন জন্মদাতাদেরকে, বাপদেরকে, সন্তানদের মিরাস বা সন্তানদের হক নিয়মতান্ত্রিক দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাদজিল উনথাইন। জাহিলি যুগে, ওয়া কানা আহলুল জাহিলিয়্যাহ লা ইউরিসুনাল বানাত, আস্তাগফিরুল্লাহ, জাহিলি যুগে, বর্বর যুগে মুশরিকরা, জাহিলরা, মূর্খরা মেয়েদেরকে হক দিত না, মা বাপ মারা গেলে মেয়েদেরকে সম্পত্তি দিত না, এটা জাহিল যুগের মুশরিকদের আচরণ। আর কি করত, বাল কানা আহাদুহুম রুব্বামা কাতালা ইবনাতাহু লিআল্লা তাকসুর আইলাতুহু, আস্তাগফিরুল্লাহ, বরং কোন কোন বাপ তার মেয়ে সন্তানকে হত্যা করত এই উদ্দেশ্যে যেন তার দারিদ্র না বাড়ে। রব্বুল আলামিন তাই নিষেধ করলেন, বলছেন লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, বলছেন আই মুখাফাতা আন তাফতাখিরু ফি থানিল হাল, আল্লাহু আকবার, এই ভয়ে তোমরা তোমাদের সন্তানদের হত্যা করবে না, যে তারা অথবা তোমরা পরবর্তীতে এই বাচ্চা কাচ্চা বেশি হয়ে গেলে দারিদ্রের সম্মুখীন হবে। এ কারণে রব্বুল আলামিন পরে কি বলেছেন, নাহনু নারযুকুহুম, সন্তানদের কথা আগেই বলে দিয়েছেন, আগে উল্লেখ করেছেন, আমি তাদেরকে রিজেক্ট দেব, সন্তানদেরকে, তোমরা যাদেরকে হত্যা করবে ওদের রিজেক আমি দেব, তারপর তোমাদের তোমাদেরকে কে রিজেক দেয়, আল্লাহই দেয়, তো আল্লাহ ওদেরকে রিজেক দেবেন। কিন্তু ওদের কথা এখানে আগে বলেছেন, নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আসলে তো এদেরকে আগে বলা উচিত ছিল, কিন্তু ওদের গুরুত্ব দেওয়ার জন্য নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আল্লাহু আকবার। এরপর কি বলেছেন, ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা, নিশ্চয়ই তাদের হত্যা করা মহাপাপ, এ কারণে সহিহ বুখারী এবং মুসলিমে আছে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুয যানবি আযম, সবচেয়ে বড় গুনাহ কোনটি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন, আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাক, তুমি আল্লাহর প্রতিপক্ষ সাব্যস্ত করবে, আল্লাহ আল্লাহর সাথে আরেকজনকে শরীক করবে, অথচ আল্লাহই তোমাকে সৃষ্টি করেছে, তোমার স্রষ্টা একজন কিন্তু তুমি তার সাথে আরেকজনকে শরীক করবে, এটা কিরকম হয়? তোমার মালিক একজন কিন্তু আরেকজনকে তুমি তার সাথে শরীক করে থাকে, তুমি মালিক মানাও, যিনি তোমাকে সৃষ্টি করেছেন তাকে ছেড়ে তুমি আরেকজনকে ডাকো, আরেকজনের উপাসনা করো, এটা হলো সবচেয়ে বড় গুণা। এরপরে কুলতু সুম্মা আইয়ুন, তারপরে আমি বললাম, তারপরে কোনটা কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তাকতুলা ওয়ালাদাকা খাশিয়াতা আন ইয়াতআমা মাআক, তুমি তোমার সন্তানদেরকে সন্তানকে এই ভয়ে হত্যা করবে সে তোমার সাথে কিরকম খাবে, অর্থাৎ তুমি তাকে কিভাবে খাওয়াবে। তারপরে আব্দুল্লাহ বিন মাসউদ বললেন, তারপর আমি জিজ্ঞেস করলাম, সুম্মা আইয়ুন, তারপরে কোনটি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তুজানিয়া হালিলাত জারিকা, তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে তুমি জিনা করবে, এটা হলো তৃতীয় নম্বর স্তরের কবিরা গুনাহ। আস্তাগফিরুল্লাহ, প্রতিবেশীর স্ত্রীর প্রতিবেশীর হক বেশি, তাই তার স্ত্রীর সাথে জিনা করো, মহাপাপ তুমি জিনা, সাধারণত জিনা মহাপাপ, কিন্তু নিজের প্রতিবেশীর সাথে যদি গুনাহ করে, এটা এই গুনাহের মাত্রা আরো অনেক বেশি। আল্লাহ আমাদের সব রকমের কবিরা গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। এখানে কথা, কিছু লোক আছে আগে বাগে ফ্যামিলি প্ল্যানিং এ যায়, পরবর্তী বাচ্চাদেরকে কিরকম খাওয়াবো, বর্তমান দুনিয়ার তৈরি আসলে ফ্যামিলি প্ল্যানিং এর মানে এটা, তাই এই নিয়েতে জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি অবলম্বন করা কখনো জায়েজ না, হারাম, কারণ আল্লাহ বলেছে, রিজিকের মালিক আমি, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আল্লাহ ইরজিকুহা, পৃথিবীতে যত জন্তু বিচরণ করে, যত প্রাণী বিচরণ করে, সব প্রাণীর রিজিকের দায়িত্ব আমার উপর, সুবহানাল্লাহ, আল্লাহ নিজেও আজা করেছেন রিজিক প্রশস্ত করা। এর পূর্বে তুমি হত্যা করবে অথবা কেন ফ্যামিলি প্ল্যানিং এর পথে যাবে, জন্ম নিয়ন্ত্রণের পথে কেন যাবে, কারণ রিজিকের মালিক আল্লাহ, সুবহানাল্লাহ। কত মানুষ আছে বাচ্চা একটা খেতে পাচ্ছে না, আছে না, কত মানুষ বাচ্চাই নেই, নিজে চলতে পারছে না, আর কত মানুষ দশটা বারোটা পনেরোটা বাচ্চা খাচ্ছে, আলহামদুলিল্লাহ, রিজিক প্রশস্ত। আমরা যেহেতু মুসলিম, আমরা আমাদের ধারণা আল্লাহর প্রতি ভালো থাকবে, আল্লাহ তৌফিক দান করুন। এরপরে যে আয়াতটি এখানে পাঠ করেছিলাম তা হলো, ওয়ালা তাকরাবুজ্জিনা ইন্নাহু কানা ফাহিশা, জিনা তো করবে না, জিনা নিকটবর্তীও হবে না, এটা হচ্ছে অশ্লীল কাজ। তো বর্তমান জমানায় ফেসবুক, ইউটিউব বা টুইটার এইসব থেকে নিজের চোখের হেফাজত জরুরি, কারণ ওগুলো দেখলে মানুষ অন্যদিকে আকৃষ্ট হয়। আবার অনেক দেখবেন, অনেক ফিল্ম অথবা ইউটিউবে এরকম অনেক কিছু পাওয়া যায় যেগুলো একদম ফ্রি, আল্লাহ না ফরমানি, আস্তাগফিরুল্লাহ আল আযীম, সরাসরি এগুলি থেকে দূরে থাকা প্রত্যেক মুসলমানের জন্য ওয়াজিব, যেহেতু ওগুলো হচ্ছে আল্লাহ না ফরমানির মাধ্যম, জিনার মাধ্যম, জিনার পথ খুলে দেয়, রব বলেছে লা তাকরাবু জিনা, জিনার কাজ হয়ে যাবে, জিনা তো করবেই না, জিনার কাজ হয়ে যাবে। আচ্ছা আমি বলছি, এ বিষয়ে কোনো ইখতিলাফ চ্যালেঞ্জ আছে? জিনা করবে না, জিনার কাজ হয়ে যাবে না, এ নির্দেশ কে দিয়েছেন? আল্লাহ। এ বিষয়ে আলেমদের কোনো ইখতিলাফ আছে? কেউ যদি বলে আমি মুশকিল, ওটা আলিম না, ওটা ভালিম, কিসের আলিম? চাই ফ্রি সেক্স হোক, নামে হোক বা যে কোনো নামে হোক, এই সব থেকে আমাদের জন্য দূরে থাকা দরকার, কারণ আল্লাহ বলেছে জিনা করবে না, জিনার কাজ হয়ে যাবে না। এরপর বলেছেন ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয়ই এটা হচ্ছে ফাহিশা কাজ, অস্থির কাজ, আর এই পথটাই খারাপ জিনার পথ। কারণ এর মাধ্যমে জিনা যদি করে তাহলে ওই যে পতনের সম্পর্ক পরে বাচ্চা চলে যায়, এই বাচ্চাটা কিরকম অস্ত্র ইন্না জিনা বাচ্চা না হারামজাদা আলহামদুলিল্লাহ। বিবাহ জায়েজ না, বেশ মুশকিল বিবাহ করো, ইসলাম কত সুন্দর, একজন দ্বারা তোমার নিজের খাহিশ তুমি পুরা করতে পারো না, আরেকটা ঘর বিয়ে করো, অসুবিধা নেই, চারটা পর্যন্ত বিয়ে করতে পারো, কি অসুবিধা আছে? তো তুমি কেন আল্লাহর নাফরমানি করতে যাবে? নাফরমানি না আবার কি হয়েছে কি বলে খাওয়াবো কিরকম, খাওয়াবো কিরকম, কিন্তু অন্যের সাথে মজুদ সম্পর্ক একটা দুইটা না অনেক, মা বাপ বা বাপ বিয়ে করায় না, এখনো সময় হয়নি, কিন্তু সে জানে ওর সাথে কত সম্পর্ক, আরো কয়েকটা মেয়ের সাথে সম্পর্ক আছে, একটা না আরেকটু করে, বর্তমান বিশ্বে তো তাই হচ্ছে, পরবর্তীতে বেশ মুশকিল, বাচ্চা চলে গেছে তখন কি করবে, একটা আরেকজন সাথে বিয়ে করিয়ে দাও, এর পূর্বে কি করলো জিনা করলো, আস্তাগফিরুল্লাহ, তা জিনা সন্তান হয়েছে, ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা, তুমি জিনার কাছেও যাবে না, এটা হচ্ছে অশ্লীল কাজ, ঘৃণিত কাজ, প্রত্যেক ধর্মী হিন্দুরা পর্যন্ত এটাকে খারাপ কাজ মনে করে, মনে করলো জিনে, এটা এই জন্য এটাকে ফাহিশা বলা, বর্তমান জমানা দেখে না, আস্তাগফিরুল্লাহ আল আযীম, এই ফাহিশা নির্লজ্জক কাজকে যেমন এখন এমন হয়েছে মানুষ এটাকে খারাপ মনে করে না, কোনো কোনো জায়গায় এটা বাচ্চা এরকম হবেই, এটা হচ্ছে নাস্তিকদের কাজ, কাফির কুফফারদের কাজ, মুসলমানরা এটাকে ভাই মনে করে, তাই রব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তুমি জিনা তো করবেই না, জিনার কাছেও যাবে না, ফেসবুক দেখবে না, যদি তুমি আমি ওখানে লিঙ্ক লিপ্ত হয়ে যেতে পারি, ফেসবুক বা এরকম সামাজিক মিডিয়া যেগুলি ওগুলো যে অনেক মানুষ খারাপ, শয়তান, শয়তান তোমাকে আহ্বান করে শয়তানের দিকে, ঠিক না, আচ্ছা তুমি মনে করো আমি এতে গেলে আমি কুকাজে লিপ্ত হয়ে যাবো, তুমি কাজই যাবে না, ফেসবুক দেখে দেখেন ঘন্টার ঘন্টা সব সময় নষ্ট হয়ে যাচ্ছে, বলতেই পারো না কিরকম সত্য না মিথ্যা, কোন অসুবিধা নাই, আর মসজিদে গিয়ে সালাত পড়তে কোনো মুশকিল সময় নেই, আল্লাহ বাছান, আমরা ইনশাআল্লাহ এতটুকু আজকে আলোচনা করলাম, এই আয়াতকে সামনে রেখে আগামী দর্শক পরের দর্শক আলোচনা করবো, আল্লাহ আমাদের সকলকে সব রকমের নাফরমানি থেকে বাঁচার তৌফিক দান করুন, জিনা ব্যভিচার থেকে, জিনা ব্যভিচার থেকে, আল্লাহর নাফরমানি থেকে, সব রকমের কবিরা গুনাহ থেকে দূরে থাকার তৌফিক দান করুন, এমনকি সগীরা গুনাহ থেকে আল্লাহ পাক দূরে থাকার তৌফিক দান করুন, ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।